উচ্চ মাধ্যমিক ব্যবসায় নীতিও প্রয়োগ, দ্বিতীয় পত্র ব্যাংকিং ও বিমা, মোহাম্মদ খালেকুজ্জামান, পৃষ্ঠা 264, 11তম অধ্যায়, বৈদেশিক বিনিময়, ফরেন এক্সচেঞ্জ। ১১.১ বৈদেশিক বিনিময় কাকে বলে? হোয়াট ইজ ফরেন এক্সচেঞ্জ? সাধারণার্থে এক দেশের সাথে অন্য দেশের লেনদেন বা বিনিময়কে বৈদেশিক বিনিময় বলে। এরূপ লেনদেনে বৈদেশিক মুদ্রা সম্পর্কযুক্ত, যে কারণে লেনদেন নিষ্পত্তিতে উভয় দেশের মুদ্রা বিনিময় হার নির্ধারণের প্রয়োজন পড়ে। এছাড়া লেনদেন নিষ্পত্তির উপায় নির্ধারণও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তাই এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রার মূল্যমানের রূপান্তর এবং লেনদেন নিষ্পত্তির কৌশলকে বৈদেশিক বিনিময় বলে। নিম্নে সংক্রান্ত কয়েকটি সংজ্ঞা তুলে ধরা হলো। ১. অধ্যাপক হার্টলি উইদার্স, HARTLEYWITHERS, এর মতে, বৈদেশিক বিনিময় আন্তর্জাতিক বাণিজ্যে এমন এক ধরনের লেনদেন বা কলাকৌশল হিসেবে চিহ্নিত, যার মাধ্যমে একটা দেশের সাথে অন্য দেশের ব্যবসা বাণিজ্য পরিচালিত হয়। ২. ডক্টর পল এইনজিক, PAUL, পল, EINZIG, পল ইঞ্জিক ইঞ্জিক, এর মতে, বৈদেশিক বিনিময় দ্বারা এক দেশের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় রূপান্তরিত করে আন্তর্দেশীয় লেনদেন নিষ্পত্তির পদ্ধতিকে বোঝানো হয়। ফরেন এক্সচেঞ্জ ইজ দ্য সিস্টেম অর প্রসেস অব কনভার্টিং ওয়ান ন্যাশনাল কারেন্সি ইন্টু অ্যানাদার অ্যান্ড অব ট্রান্সফারিং মানি ফ্রম ওয়ান কান্ট্রি টু অ্যানাদার। ৩. এভিট বলেছেন, যে বিশেষ পদ্ধতি বা কৌশল ব্যবহারের মাধ্যমে এক দেশের মুদ্রার সাথে অন্য দেশের মুদ্রার বিনিময় হার নির্ধারণ পূর্বক উভয় দেশের সম্পদের মূল্যায়ন করা হয় তাকে বৈদেশিক বিনিময় বলে। ফরেন এক্সচেঞ্জ ইজ দ্য মিন্স অ্যান্ড মেথডস বাই হুইচ রাইটস টু ওয়েলথ এক্সপ্রেসড ইন টার্মস অফ দ্য কারেন্সি অফ ওয়ান কান্ট্রি আর কনভার্টেড ইন্টু রাইটস টু ওয়েলথ ইন টার্মস অফ দ্য কারেন্সি অফ অ্যানাদার কান্ট্রি। উপরের আলোচনা হতে এটা স্পষ্ট যে বৈদেশিক বিনিময় মোটামুটিভাবে চারটি বিষয়ের সাথে সম্পর্কিত। ক. এর মূল প্রতিপাদ্য বিষয় হল বৈদেশিক মুদ্রা। খ. এর উদ্দেশ্য হল দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময়। গ. এটা বিদেশি দেনা পাওনা নিষ্পত্তির পন্থা এবং ঘ. পাওনা নিষ্পত্তির সাথে এটি হলো অর্থ প্রেরণের পদ্ধতি সমূহের সমাহার। প্যারা পরিশেষে বলা যায়, বৈদেশিক বিনিময় হলো বৈদেশিক ব্যবসায় ও লেনদেন থেকে উদ্ভূত বিভিন্ন দেশের মধ্যকার পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তির একটা উপায়, যার মাধ্যমে বিভিন্ন দেশের মুদ্রার মূল্যমান একে অন্যের বিবেচনায় নির্ধারিত হয় এবং তা বিনিময়ের মাধ্যমে দেনা পাওনা নিষ্পত্তি করা হয়। ১১.২ বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিময়ের গুরুত্ব, ইম্পর্টেন্স অব ফরেন এক্সচেঞ্জ ইন দি ইকোনমি অব বাংলাদেশ। বাংলাদেশ অর্থনৈতিকভাবে পশ্চাৎপদ একটি দেশ, বৈদেশিক মুদ্রার প্রয়োজন এখানে এতটাই বেশি যে সব সময়ই দেশের সরকারকে এ নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। তাই দেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিময়ের গুরুত্ব বাড়িয়ে বলার অপেক্ষা রাখে না। নিম্নোক্ত কারণে আমাদের জাতীয় অর্থনীতিতে এর গুরুত্ব অনস্বীকার্য। ১. আন্তর্জাতিক বাণিজ্য, বিদেশ থেকে পণ্য সামগ্রী আমদানি করলে তার মূল্য বিদেশি মুদ্রা পরিশোধ করতে হয়। আবার আমরা বিদেশে পণ্য রপ্তানি করলেও বিদেশি মুদ্রাতেই এর মূল্য গ্রহণ করি। কাজেই দেখা যাচ্ছে যে আমদানি ও রপ্তানি উভয় প্রকার বাণিজ্যেই বৈদেশিক মুদ্রা বিনিময়ের গুরুত্ব রয়েছে। ২. বিদেশি অর্থ প্রাপ্তি, দরিদ্র দেশ বিধায় আমাদেরকে বিভিন্ন দেশ থেকে ঋণ, অনুদান ও অন্যান্য খাতে অর্থ সাহায্য গ্রহণ করতে হয়। এই অর্থ আমরা সাধারণত বিদেশি মুদ্রাতেই গ্রহণ করি, ফলে আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ে, যার দ্বারা বিদেশ থেকে প্রয়োজনীয় পণ্য সামগ্রী আমদানি করা যায়। ৩. আন্তর্জাতিক বিনিময়, বিদেশিরা আমাদের এখানে বিনিয়োগ করলে বিদেশি মুদ্রাতেই তা করে থাকে। বৈদেশিক বিনিয়োগের প্রয়োজন আমাদের দেশে অত্যধিক ও এর পরিমাণ দিন দিন বাড়ছে, তাই বৈদেশিক বিনিময় এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ৪. লভ্যাংশ প্রদান বা গ্রহণ, আমাদের দেশে বিদেশি বিনিয়োগকারীদেরকে বৈদেশিক মুদ্রায় বৈদেশিক মুদ্রায় লভ্যাংশ প্রদান করতে হয়। যদি আমাদের দেশের কেউ বিদেশে বিনিয়োগ করে সেক্ষেত্রেও লভ্যাংশ বৈদেশিক মুদ্রায় পাওয়া যায়, এতেও বৈদেশিক বিনিময়ের প্রয়োজন পড়ে। বিদেশে কর্মরত জনশক্তি থেকে আয়। আমাদের দেশে বিদেশি মুদ্রা অর্জনের একটি বড় খাত হলো বিদেশে কর্মরত জনশক্তি প্রেরিত অর্থ। এই অর্থ বিদেশি মুদ্রায় প্রেরিত হয়, যার ফলশ্রুতিতে ও বৈদেশিক বিনিময়ের প্রয়োজনীয়তা দেখা দেয়। বিদেশি বিশেষজ্ঞদের পাওনা পরিশোধ। বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক বিদেশি বিশেষজ্ঞ কাজ করে, তাদের পাওনা বিদেশি মুদ্রাতে পরিশোধ করতে হয়। দেশি মুদ্রাতে পাওনা পরিশোধ করলেও তাদের অর্থ প্রেরণকালে বৈদেশিক বিনিময়ের প্রয়োজন পড়ে। অন্যান্য লেনদেন। উপরে বর্ণিত কারণগুলো ছাড়াও নিম্নোক্ত কারণে আন্তর্জাতিক পর্যায়ে আমাদের দেনা পাওনার সৃষ্টি হয় ও বৈদেশিক বিনিময় আবশ্যক বিবেচিত হয়ে থাকে। ক. বিদেশি জাহাজে বাহিত পণ্যের বা ভাড়া প্রদান। ক. বিদেশি কোম্পানিকে বিমা প্রিমিয়াম প্রদান। গ. বিদেশে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের পড়ার খরচ প্রদান। ঘ. বিদেশ থেকে সংগৃহীত ঋণ ও এর সুদ পরিশোধ। ও. বিদেশে বিদেশ ভ্রমণজনিত আয় প্রাপ্তি বা খরচ পরিশোধ। বিদেশ ভ্রমণজনিত আয় প্রাপ্তি বা খরচ পরিশোধ। কূটনীতিক ও সরকারি কর্মকর্তাদের বিদেশ যাত্রা ও থাকাকালীন ব্যয় নির্বাহ। ছ. দেশে আগত বিদেশি কূটনীতিক ও কর্মকর্তাদের খরচ বাবদ প্রাপ্ত আয় ইত্যাদি। ১১.৩ বিদেশ অর্থ প্রেরণ বলতে কি বুঝো? হোয়াট ইজ মিন বাই ফরেইন রেমিটেন্স? রেমিটেন্স ইংরেজি শব্দ, এর অর্থ হলো এ সাম অফ মানি সেন্ট ইন পেমেন্ট অথবা দ্য অ্যাকশন অব রেমিটিং মানি, যার অর্থ দাঁড়ায় পাওনা পরিশোধের জন্য বা অন্য কোনো উদ্দেশ্যে কোথাও অর্থ প্রেরণ করা। বর্তমান কালে এক দেশ থেকে অন্য দেশে অর্থ প্রেরণ রেমিটেন্স শব্দটি ব্যবহৃত হয়। প্যারা, সাধারণ অর্থে যে বিশেষ পদ্ধতি ব্যবহার করে একটি দেশ আরেকটি দেশে অর্থ প্রেরণ করে তাকে বিদেশে অর্থ প্রেরণ বলে। ব্যাপকতে স্বাধীন ও সার্বভৌম দুটি দেশের মধ্যে দেনা পাওনা নিষ্পত্তির উদ্দেশ্যে কোন দেশের বিহিত মুদ্রা ব্যবহার না করে যে সকল পদ্ধতির মাধ্যমে দেনা পাওনা পুরো নিষ্পত্তি করা হয় তাকে বিদেশ অর্থ প্রেরণ বলা হয়ে থাকে। প্যারা, বর্তমান বিশ্বে কোন দেশই স্বয়ংসম্পূর্ণ নয়, বরং একে অন্যের উপর নির্ভরশীল। এই নির্ভরশীলতা থেকেই উভয়ের মধ্যে নানান ধরনের লেনদেন জনিত দেনা পাওনার সৃষ্টি হয়। আর এ ধরনের দেনা পাওনা নিষ্পত্তির পদ্ধতি হলো বিদেশ অর্থ প্রেরণ। বিদেশে অর্থ প্রেরণের ক্ষেত্রে বিহিত মুদ্রাকে ব্যবহার না করে আন্তর্জাতিক স্বীকৃত মুদ্রা যেমন ডলার, পাউন্ড বা ইউরো ব্যবহার করা হয় এবং এই জন্য আন্তর্জাতিক ভাবে স্বীকৃত পদ্ধতি বা মাধ্যমের ব্যবহার করার প্রয়োজন পড়ে। প্যারা, পরিশেষে বলা যায় দেনা পরিশোধের জন্য বা অন্য কোনো কারণে যে সকল বৈধ উপায়ে আন্তর্জাতিক স্বীকৃত বৈদেশিক মুদ্রা প্রেরণ করে বা প্রেরণের ব্যবস্থা করে, এক দেশ থেকে অন্য দেশে বৈদেশিক লেনদেন সম্পন্ন করা হয় তাকে বিদেশ অর্থ প্রেরণ বলে। বিদেশে অর্থ প্রেরণ বলে। অবশ্য বিদেশে কর্মরত দেশীয় জনশক্তি প্রেরিত অর্থকে আমাদের দেশে ওয়ার্কার্স রেমিটেন্স বলে সরকারিভাবে উল্লেখ করা হয়। ১১.৪ বিদেশে অর্থ প্রেরণের বিভিন্ন পদ্ধতি, মেথডস অফ ফরেন রেমিটেন্স। দুটি স্বাধীন দেশের মধ্যে বিভিন্ন কারণে দেনা পাওনার সৃষ্টি হয়, কিন্তু এক দেশের বিহিত মুদ্রা অন্য দেশে প্রচলিত না হওয়ার কারণে এবং সরাসরি সাক্ষাৎ করে পাওনা পরিশোধের সুযোগ না থাকায় আন্তর্জাতিক স্বীকৃত বিভিন্ন মাধ্যমে অর্থ প্রেরণ ও দেনা পাওনার নিষ্পত্তি করা হয়। নিম্নরূপ পদ্ধতি সমূহ তুলে ধরা হলো। ১. স্বর্ণ, গোল্ড। বিদেশে অর্থ প্রেরণের পদ্ধতি গুলোর মধ্যে স্বর্ণ প্রেরণ সবচেয়ে প্রাচীন পদ্ধতি। স্বর্ণের দুষ্প্রাপ্যতা ও ঝুঁকির কারণে এবং বিভিন্ন বিকল্প সহায়ক পদ্ধতির উদ্ভাবনের ফলে বিদেশে অর্থ প্রেরণে স্বর্ণের ব্যবহার এখন নেই বললেই চলে। দুই বৈদেশিক বিনিময় বিল ফরেন বিল অফ এক্সচেঞ্জ বর্তমানকালে বৈদেশিক বিনিময় বিলের মাধ্যমে পারস্পরিক দেনা পাওনা নিষ্পত্তি অথবা বিদেশে অর্থ প্রেরণ খুবই জনপ্রিয় পদ্ধতি। এতে পাওনাদার একটি নির্দিষ্ট সময়ের পরে নির্দিষ্ট পরিমাণ অর্থ পরিশোধের জন্য দেনাদারের উপর একটি শর্তহীন লিখিত নির্দেশ প্রদান করে। দেনাদার বিলের স্বীকৃতি দিলে তা বৈধ বিলে পরিণত হয়, অতঃপর পাওনাদার ওই বিলটি ব্যাংকে বাট্টা করে অথবা বৈদেশিক বিনিময় বাজারে বিক্রি করে আগাম অর্থ সংগ্রহ করতে পারে। 3. ব্যাংকের আজ্ঞাপত্র ব্যাংক ড্রাফট আন্তর্জাতিক বিনিময় মাধ্যম হিসেবে ব্যাংকের আজ্ঞাপত্র একটি স্বীকৃত ও সহজ মাধ্যম। এই পদ্ধতিতে দেনাদার তার ব্যাংকের কাছ থেকে পাওনাদারের অনুকূলে নির্দিষ্ট মূল্যের আজ্ঞাপত্র সংগ্রহ করে পাওনাদারের কাছে প্রেরণ করে। পাওনাদার তার দেশে নিযুক্ত উক্ত ব্যাংকের নির্দিষ্ট শাখা বা প্রতিনিধি ব্যাংকের কাছে আজ্ঞাপত্রটি জমা দিয়ে অর্থ সংগ্রহ করতে পারে। তিন চার ডাকযোগে অর্থ প্রেরণ মেইল ট্রান্সফার এই পদ্ধতি অনুসারে দেনাদার দেনা বাবদ সকল অর্থ ফি সহ তার ব্যাংকে জমা দেয়, অতঃপর দেনাদারের ব্যাংকে পাওনাদারের দেশে অবস্থিত তাদের কোনো শাখা বা প্রতিনিধি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংশ্লিষ্ট পাওনাদারকে পরিশোধের নির্দেশ দেয়। ডাক যোগে এরূপ নির্দেশ প্রদান করা হয় বলে এই পদ্ধতিকে ডাক যোগে অর্থ প্রেরণ বলে। 3টি প্রস্থে অর্থ প্রদান সংক্রান্ত এই নির্দেশনামা তৈরি হয়। এর এক কপি ব্যাংক নিজের কাছে সংরক্ষণ করে এবং অপর দু কপির একটি দেনাদারকে ও অন্যটি নির্দেশিত ব্যাংকে এক ডাকযোগে প্রেরণ করে। দেনাদারকে প্রদত্ত কপিটি সে বিদেশে তার পাওনাদারের কাছে প্রেরণ করে। পরবর্তীকালে পাওনাদার এই প্রস্থটি ব্যাংকে উপস্থাপনের মাধ্যমে অর্থ সংগ্রহ করতে পারে। পাঁচ তার যোগে অর্থ প্রেরণ টেলিগ্রাফিক ট্রান্সফার দ্রুত বিদেশে অর্থ প্রেরণের জন্য এটি একটি উৎকৃষ্ট পদ্ধতি। এ পদ্ধতি অনুসারে দেনাদার তার দেনা বাবদ অর্থ এবং টেলিগ্রাফি একত্রে তার ব্যাংকে যা দেশীয় মুদ্রায় জমা দেয়, অথবা ব্যাংক পাওনাদারের দেশে তার কোনো শাখা বা প্রতিনিধি ব্যাংকে উক্ত অর্থ সংশ্লিষ্ট পাওনাদারকে পরিশোধ করতে বলে। টেলিগ্রাফের মাধ্যমে এ নির্দেশ দেওয়া হয় বলে এ পদ্ধতিকে তার যোগে অর্থ প্রেরণ বলে। ফ্যাক্সের ব্যবহার এ পদ্ধতিকে বর্তমানে খুবই জনপ্রিয় করে তুলেছে। 6. এটিএম বা স্বয়ংক্রিয় গণনাকারী যন্ত্র অটোমেটেড টেলার মেশিন এটিএম মানুষবিহীন স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত এ লেনদেন ব্যবস্থা সংক্ষেপে এটিএম নামে পরিচিত। গ্রাহকের হিসাবে অর্থ জমাদান অর্থ উত্তোলন এক হিসাব থেকে অন্য হিসাবে অর্থ স্থানান্তর ঋণের অর্থ পরিশোধ ইত্যাদি কাজে ইলেকট্রনিক স্বয়ংক্রিয় এ পদ্ধতি অত্যন্ত সহজে দ্রুত ও নির্ভরভাবে পরিচালনা করা যায়। বিধায় বর্তমানকালে সর্বত্রই তা ব্যাপকভাবে সমাদৃত। ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোতে এক দেশ থেকে অন্য দেশে গিয়ে এটিএম কার্ড ব্যবহার পূর্বক অর্থ সংগ্রহ করার সংগ্রহ ব্যবস্থা দিন দিন সম্প্রসারিত হচ্ছে। সুইফট SWIFT দ্য সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন এ ধরনের সমিতি গঠনের উদ্দেশ্য হল সদস্য ব্যাংকগুলো যেন ইলেকট্রনিক যোগাযোগ নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক লেনদেন সংক্রান্ত তথ্য সহজে দ্রুত ও নির্ভুলভাবে আদান প্রদান করতে পারে। এ নেটওয়ার্ক ব্যবস্থায় আঞ্চলিক সুইচ সেন্টার প্রতিষ্ঠা করা হয়, যার সাথে ওই অঞ্চলের সদস্য ব্যাংকগুলো পরস্পর সংযুক্ত থাকে। এই সেন্টারগুলো নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু বিবেচিত হয়। এরাই তথ্য বা ফান্ড প্রদানকারী ও গ্রহণকারী ব্যাংকের মধ্যে লেনদেন প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশের অনেক ব্যাংকই এখন আন্তর্জাতিক এই নেটওয়ার্কের সাথে সম্পর্কযুক্ত। 8. ব্যক্তিগত চেক পার্সোনাল চেক যে সকল দেশের মধ্যে উত্তম বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক বিদ্যমান তাদের মধ্যে এ ধরনের চেকের মাধ্যমে লেনদেন সুসম্পন্ন হয়। ব্যক্তিগত চেকের ক্ষেত্রে আদেশটা তার দেশের স্থানীয় শাখার উপর চেক কাটে এবং পাওনাদারের কাছে তা পাঠিয়ে দেয়। কানাডা তার দেশের নিজস্ব ব্যাংকারের কাছে চেকটি জমা দিয়ে অথবা ব্যাংকের কাছে বিক্রয় করা অর্থ সংগ্রহ করতে পারে। ব্যাংক নির্দিষ্ট পন্থায় নির্দিষ্ট ব্যাংকের নিকট থেকে অর্থ সংগ্রহ করে। নগদ প্রত্যয়পত্র, ক্যাশ লেটার অফ ক্রেডিট, বিদেশে অর্থ প্রেরণের সহজ, নির্ভরযোগ্য ও বহুল প্রচলিত পদ্ধতি হলো নগদ প্রত্যয়পত্র। এতে একজন আমদানিকারক ব্যাংক অর্থ জমা দিয়ে প্রত্যয়পত্র লেটার অফ ক্রেডিট খুলে তা বিদেশে পাহাদারের নিকট পাঠিয়ে দেয়। পাহাদার তার ব্যাংকে জমা দিয়ে অথবা সরাসরি আদেষ্টা ব্যাংকের শাখা বা প্রতিনিধি থেকে অর্থ সংগ্রহ করতে পারে। দশ, ভ্রমণকারীর প্রত্যয়পত্র, ট্রাভেলার্স লেটার অফ ক্রেডিট। এই পদ্ধতি বিদেশ ভ্রমণের ক্ষেত্রেই অধিক ব্যবহৃত হয়। এই পদ্ধতিতে একজন ভ্রমণকারী নির্দেশীয় ব্যাংকে দেশীয় মুদ্রা জমা দিয়ে ভ্রমণকারীর প্রত্যয়পত্র সংগ্রহ করে। ব্যাংক তার বিদেশস্থ শাখা বা প্রতিনিধিকে উক্ত প্রত্যয়পত্র বাবদ বৈদেশিক মুদ্রা প্রদানের নির্দেশ প্রদান করে। ভ্রমণকারী বিদেশে সহজে এটা ভাঙ্গিয়ে ওই দেশীয় মুদ্রা সংগ্রহ করতে পারে। 11, ভ্রমণকারী চেক, ট্রাভেলার্স চেক, এটিও বিদেশে ভ্রমণে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এ পদ্ধতিতে ভ্রমণকারী তার দেশস্থ ব্যাংক থেকে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দিয়ে ভ্রমণকারী চেক টিসি সংগ্রহ করে এবং বিদেশে যে কোনো মুদ্রা বিনিময় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠান থেকে তা ভাঙিয়ে নিতে পারে। বৈদেশিক মুদ্রা বহন অপেক্ষা টিসি বহন অধিক নিরাপদ, ভ্রমণকারীর প্রত্যয়পত্র অপেক্ষা এটি ভাঙানো অত্যন্ত সহজ। ১২, আন্তর্জাতিক মানি অর্ডার, ইন্টারন্যাশনাল মানি অর্ডার, বিভিন্ন দেশের সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী মানি অর্ডারের মাধ্যমে অর্থের আদান প্রদান ব্যবস্থা থাকে। এ ধরনের আন্তর্জাতিক মানি অর্ডারের মাধ্যমে অর্থের আদান প্রদান করা যায়। বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে এই ব্যবস্থা প্রচলিত আছে। ১৩, নগদ কাগজি মুদ্রা, ক্যাশ পেপার মানি, ক্ষেত্র বিশেষে অল্প পরিমাণ অর্থ লেনদেনে নগদ কাগজি মুদ্রা সরাসরি ব্যবহৃত হতে পারে। সাধারণত হজযাত্রী, তীর্থযাত্রী ও ব্যবসায়ীগণ সরকারের অনুমতি সাপেক্ষে কিছু পরিমাণ নগদ অর্থ বহন করতে পারে। প্যারা, পরিশেষে বলা যায় উপরোক্ত প্রত্যেকটি পদ্ধতি বিদেশে অর্থ প্রেরণের বৈধ মাধ্যম হিসেবে স্বীকৃত। তবে যে পদ্ধতির মাধ্যমে বিদেশে অর্থ প্রেরণ করা হোক না কেন, তা অবশ্যই দেনাদার ও পাওনাদার বা প্রেরক ও প্রাপক এবং দুদেশের সরকারের মধ্যকার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সংগঠিত হয়। ১১.৫, বৈদেশিক বিনিময় হার কি, হোয়াট ইজ রেট অফ ফরেন এক্সচেঞ্জ। কোন দেশের এক একক মুদ্রা অন্য আরেকটি দেশের যে পরিমাণ মুদ্রা ক্রয় করতে সক্ষম তাকে বৈদেশিক বিনিময় হার বলে। অন্যভাবে বলা যায় একটি দেশের মুদ্রার কারেন্সি যত সংখ্যক একক ইউনিটস দ্বারা অন্য দেশের মুদ্রার যত সংখ্যক একক বিনিময় করা যায় তাই বিনিময় হার। উদাহরণস্বরূপ আমাদের দেশে যদি 70 টাকায় 1 মার্কিন ডলার কিনতে পারা যায় তাহলে আমরা বলতে পারি যে 70 টাকা সমান 1 ডলার অথবা 1 ডলার সমান 70 টাকা কিংবা 1 টাকা ইকুয়াল টু 1/70 ডলার। নিম্নে বিনিময় হার সম্পর্কে দুটি সংজ্ঞা প্রদত্ত হলো। এক, ইভিট এর মতে দ্য রেট অফ এক্সচেঞ্জ ইজ দ্য প্রাইস অফ ওয়ান কারেন্সি ইন টার্মস অফ অ্যানাদার, অর্থাৎ এক দেশের মুদ্রার পরিপ্রেক্ষিতে আরেক দেশের মুদ্রার মূল্যকে বিনিময় হার বলে। ২, আর এনস্টন STERN বলেছেন এ ফরেন এক্সচেঞ্জ রেট ইজ মেজার্ড টিপিক্যালি অ্যাজ দ্য নাম্বার অফ ইউনিটস অফ এ গিভেন কারেন্সি দ্যাট এক্সচেঞ্জ ফর এ ইউনিট অফ সাম আদার কারেন্সি, অর্থাৎ দেশীয় মুদ্রাকে যে অনুপাতে বিদেশি মুদ্রার সাথে বিনিময় করা যায় সেই অনুপাতকেই বিনিময় হার বলে। পরিশেষে বলা যায় বৈদেশিক বিনিময় হার বলতে আমরা সেই হারকেই বুঝে থাকি যে হারে মুদ্রা বাজারে দেশীয় মুদ্রা দ্বারা বৈদেশিক মুদ্রা ক্রয় বা বিক্রয় করা হয়। আরো সহজে বললে দাঁড়ায় এক দেশের মুদ্রার সাথে আরেক দেশের মুদ্রার মূল্যানুপাতই হলো বিনিময় হার। 11.6 বিনিময় হার কিভাবে নির্ধারণ করা হয়? হাউ ইজ দ্য রেট অফ এক্সচেঞ্জ ডিটারমিনড, অথবা বিনিময় হার নির্ধারণের পদ্ধতি। বিনিময় হার অনুসারে দু দেশের মধ্যে মুদ্রার বিনিময় হয়ে থাকে। বিভিন্ন দেশের মুদ্রার বৈদেশিক মূল্য বিভিন্ন রকমের হয়, তাই মুদ্রার মান মনিটারি স্ট্যান্ডার্ড অনুযায়ী বিভিন্ন দেশে বিনিময় বিভিন্ন প্রন্থায় বিনিময় হার নির্ধারণ করা হয়ে থাকে। স্বর্ণমান ব্যবস্থায় গোল্ড স্ট্যান্ডার্ড যেভাবে বিনিময় হার নির্ধারণ করা হয়, কাগজি মুদ্রা পেপার কারেন্সি ব্যবস্থায় ঠিক সেভাবে বিনিময় হার নির্ধারিত হয় না। নিম্নে উভয় প্রকারের ব্যবস্থার বিনিময় হার নির্ধারণের পদ্ধতি সমালোচনা করা হলো। 1. স্বর্ণমান ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ আন্ডার গোল্ড স্ট্যান্ডার্ড। স্বর্ণমান ব্যবস্থায় যে পদ্ধতিতে বিনিময় হার নির্ধারণ করা হয় তা মিন্ট প্যারিটি তত্ত্ব, MINT, মিন্ট প্যারিটি থিওরি নামে পরিচিত। স্বর্ণমান ব্যবস্থা অনুসরণকারী দেশগুলো তাদের মুদ্রা নির্দিষ্ট স্বর্ণমানের সাথে সম্পর্কযুক্ত রাখে। এই দেশগুলোর স্বর্ণমানের ওপর ভিত্তি করে বৈদেশিক মুদ্রায় বিনিময় হার নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, ব্রিটেনে 1 পাউন্ডের বিপক্ষে যে পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়, বাংলাদেশে 90 টাকার বিপক্ষে সেই পরিমাণ স্বর্ণ সংরক্ষণ করা হয়ে থাকে। এই ক্ষেত্রে স্বর্ণমান ব্যবস্থায় দুটি দেশের মধ্যকার বিনিময় হার হবে 1 পাউন্ড = 90 টাকা। বিনিময়ের এই হারকে বিনিময়ের টাকশাল হার, মিন্ট পার এক্সচেঞ্জ ও বলা হয়ে থাকে। এরূপ পদ্ধতিতে নিম্নোক্ত অসুবিধা সমূহ লক্ষ্য করা যায়। বর্তমানকালে স্বর্ণমান সংরক্ষণের বিষয়টা অনেকাংশে গণ হয়ে পড়েছে, কারণ বিভিন্ন দেশে তাদের সুবিধা মতো স্বর্ণমান নির্ধারণ করে, যার হিসাব রাখা কষ্টসাধ্য। বর্তমানে একটি দেশের মুদ্রামান বিশেষভাবে বৈদেশিক আমদানি রপ্তানি পরিস্থিতির উপর নির্ভর করে। আমদানি বাড়লে বৈদেশিক মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়, ফলে তখন স্বর্ণমানের প্রতি নজর দেওয়ার সুযোগ থাকে না। এবং পৃথিবীর প্রায় সকল দেশেই এখন মুদ্রাকে বাজার পরিস্থিতির উপর ছেড়ে দিয়ে ভাসমান মুদ্রা ফ্লোটিং কারেন্সি ঘোষণা করা হচ্ছে। তাই এখন স্বর্ণমুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ পদ্ধতি কার্যত অচল হয়ে পড়েছে। 2. অপরিবর্তনীয় কাগজ মুদ্রা ব্যবস্থা বিনিময় হার নির্ধারণ আন্ডার আনকনভার্টেবল পেপার কারেন্সি সিস্টেম। বর্তমানে পৃথিবীর সব দেশেই কাগজ মুদ্রা প্রচলিত। কাগজ মুদ্রা গুরুত্ব দিয়ে বিনিময় হার নির্ধারণের জন্য নিম্নোক্ত দুটি বিখ্যাত তত্ত্ব থিওরি অনুযায়ী বিনিময় হার নির্ধারিত হতে দেখা যায়। ক. ক্রয় ক্ষমতার সমতা তত্ত্ব, পারচেজিং পাওয়ার প্যারিটি থিওরি। সুইডেনের প্রখ্যাত অর্থনীতিবিদ অধ্যাপক গুস্টাফ ক্যাশেল, GUSTAVE CASEL, ক্রয় ক্ষমতার সমতা তত্ত্বের জনক। অপরিবর্তনযোগ্য কাগজি মুদ্রা ব্যবস্থায় বিনিময় হার নির্ধারণ করার কলাকৌশল সম্পর্কে তিনি এ তত্ত্বে আলোচনা করেছেন। তার মতে সংশ্লিষ্ট দেশের মূল্য স্তরের উপর বিনিময় হার নির্ভরশীল। এই তত্ত্ব বা মতবাদ অনুসারে দু দেশের মুদ্রার ক্রয় ক্ষমতার ভিত্তিতে বিনিময় হার ঠিক করা হয়। মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা বাহ্যিক ক্রয় ক্ষমতার সাথে সম্পর্কযুক্ত। মুদ্রার অভ্যন্তরীণ ক্রয় ক্ষমতা দ্রব্যমূল্য দ্বারা নিয়ন্ত্রণ করা হয়। উদাহরণস্বরূপ, মনে করি ক নামক একটি দ্রব্যের 5 কেজি পরিমাণ জিনিস আমরা 70 টাকা দিয়ে কিনতে পারি, এবং ঠিক একই দ্রব্যের একই পরিমাণ জিনিস মার্কিন যুক্তরাষ্ট্রে 1 ডলারে ক্রয় করা যায়। এমত অবস্থায় ডলার ও টাকার বিনিময় হার হবে $1 = 70 টাকা, কারণ 1 ডলারের ক্রয় ক্ষমতা 70 টাকার ক্রয় ক্ষমতার সমান। এই তথ্য অনুযায়ী মুদ্রার ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে বিনিময় হার বৃদ্ধি পায়, এবং মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস পেলে অর্থাৎ দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে বিনিময় হারও হ্রাস পায়। কাজেই দেখা যাচ্ছে যে মুদ্রার ক্রয় ক্ষমতা হ্রাস বৃদ্ধির সাথে সাথে বিনিময় হারের হ্রাস বৃদ্ধি এই তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয়। এরূপ তত্ত্বের নিম্নোক্ত অসুবিধা সমূহ লক্ষণীয়। বিভিন্ন দেশের পণ্য সামগ্রী পাশাপাশি নিয়ে মূল্যস্তর নির্ধারণ কার্যত অসম্ভব। খ. মূল্যস্তরের সূচক প্রতিনিয়ত পরিবর্তিত হয়, তাই এর উপর নির্ভর করে বিনিময় হার নির্ধারণ কষ্টকর। গ. গ দু দেশের মধ্যে মূল্যস্তর নির্ধারণে ভিত্তি বছর কি হবে তাও নির্ণয় সম্ভব নয়, এবং ঘ অবাধ অর্থনৈতিক ধারণার উপর এই তত্ত্ব টিম প্রতিষ্ঠিত যা সকল দেশে সকল ক্ষেত্রে অনুসৃত হয় না। তারা বিভিন্নভাবে এরূপ তত্ত্বকে সমালোচনা করা হলো বিনিময় হারের উপর প্রত্যেক দেশের মুদ্রার ক্রয় ক্ষমতার যে সুনির্দিষ্ট প্রভাব রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। পৃষ্ঠা 270 খ চাহিদা ও যোগান তত্ত্ব বা আধুনিক তত্ত্ব ডিমান্ড এন্ড সাপ্লাই থিওরি অর মডার্ন থিওরি। এই তত্ত্ব অনুসারে দু দেশের মুদ্রার বিনিময় হার তাদের পারস্পরিক চাহিদা ও যোগান অনুযায়ী নির্ধারিত হয়। আধুনিক অর্থনীতিবিদগণ বর্তমান কালে চাহিদা ও যোগানের সাহায্যে বৈদেশিক বিনিময় হার নির্ধারণ করেন। দ্রব্য সামগ্রী ও সেবার দাম যেমন তার চাহিদা ও যোগানের ভারসাম্য বিন্দুতে নির্ধারিত হয়, তেমনি অর্থের বিনিময় মূল্য বৈদেশিক বাজারে এর চাহিদা ও যোগান দ্বারা নির্ধারিত হয়। প্যারা সামগ্রিকভাবে একটি দেশের মুদ্রায় চাহিদা দু দেশের মধ্যকার লেনদেনের উদ্বৃত্তের সাথে সম্পর্কযুক্ত, এ কারণে এই তত্ত্বকে বাণিজ্য উদ্বৃত্ত তত্ত্ব নামেও অভিহিত করা হয়। লেনদেন ব্যালেন্স যদি অনুকূল হয় তাহলে বৈদেশিক বাজারে দেশীয় মুদ্রার চাহিদা বাড়ে এবং বিদেশি ব্যবসায়ীগণ বেশি পরিমাণে দেশীয় মুদ্রা ক্রয় করতে চায়। এরূপ অবস্থায় বৈদেশিক বাজারে দেশীয় মুদ্রার দাম বৃদ্ধি পায়। অপরপক্ষে যদি লেনদেন ব্যালেন্স প্রতিকূল হয় তাহলে বৈদেশিক বাজারে দেশীয় মুদ্রার যোগানের পরিমাণ বাড়ে, ফলে দেশীয় মুদ্রার দাম কমে। এতে বেশি পরিমাণ দেশীয় মুদ্রা দ্বারা কম পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া সম্ভব হয়। প্যারা চাহিদা ও যোগান তত্ত্বের দ্বারা কিভাবে বিনিময় হার নির্ধারিত হয় তা নিম্নের রেখাচিত্রের সাহায্যে দেখানো হলো। এখানে রেখাচিত্রটিতে কয়েকটা পয়েন্ট নির্ধারণ করছে, তা হলো ক থেকে খ এর দিকে, এর মাঝে আবার ছ নামে আবার একটি পয়েন্ট আছে, এটা হলো ভার্টিক্যাল, আর একটা আছে হরাইজন্টাল ক থেকে গ উপর নিচ, এটার মাঝে আর একটা পয়েন্ট আছে জ, এবং এর পাশে লেখা বিনিময় হার দেশীয় মুদ্রায়। আর ক থেকে খ এর যে এটা রেখাটা এদিকে, এটাতে লেখা আছে বৈদেশিক মুদ্রা চাহিদা যোগানের পরিমাণ। এখানে ছ এবং জ চ বিন্দুতে এসে মিলিত হয়েছে, অর্থাৎ জ চ চ এর দিকে ক এবং ছ এর সমান্তরালে, এবং ছ থেকে চ এর দিকে ক এবং ক ক জ এর সমান্তরালে আছে, এবং এই ছয়ের এখানে উঙু উঙু ওয়ান এবং ঘ ঘ ওয়ান নামে দুইটি রেখা একত্রিত মিলিত হচ্ছে। এটার বিবরণ রেখাচিত্রে ক খ অক্ষে বৈদেশিক মুদ্রার পরিমাণ এবং ক গ অক্ষে দেশীয় মুদ্রায় বৈদেশিক মুদ্রার মূল্য বা বিনিময় হার দেখানো হয়েছে। ঘ ঘ এক এবং এক রেখা দ্বয় যথাক্রমে বৈদেশিক মুদ্রার বিনিময় ও যোগান রেখা, বৈদেশিক মুদ্রার চাহিদা রেখা ঘ ঘ এক ডান দিকে নিম্নগামী, আর এর দ্বারা বোঝানো হয়েছে যে দেশীয় মুদ্রায় বৈদেশিক মুদ্রার দাম যখন কমে তখন দেশের অভ্যন্তরে বৈদেশিক মুদ্রার চাহিদার পরিমাণ বাড়ে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার দাম কমলে বিদেশি দ্রব্য দেশে সস্তা হয়, ফলে ওই দ্রব্যটি জনগণ বেশি পরিমাণ ভোগ করতে চায়, এজন্য বৈদেশিক মুদ্রার চাহিদা বাড়ে। অপরপক্ষে বৈদেশিক মুদ্রার যোগান রেখা এক ডান দিকে ঊর্ধ্বগামী, এর দ্বারা প্রতীয়মান হয় বৈদেশিক মুদ্রার দাম বাড়লে এর যোগানের পরিমাণ বাড়ে, অর্থাৎ বৈদেশিক মুদ্রার দাম বাড়লে আমাদের দেশীয় দ্রব্য বিদেশে সস্তা হয়, ফলে ওই দেশে আমাদের দ্রব্য ভোগের পরিমাণ বাড়ে, এতে আমাদের দেশীয় দ্রব্যের রপ্তানি বাড়ে, ফলে দেশে বৈদেশিক মুদ্রার যোগানের পরিমাণ বৃদ্ধি পায়। প্যারা ঘ ঘ এক ও উ উ এক রেখাদ্বয় পরস্পর চ বিন্দুতে মিলিত হয়েছে, ফলে এই বিন্দুতে বৈদেশিক মুদ্রা চাহিদা ও যোগানের পারস্পরিক প্রতিক্রিয়ার ফলে ভারসাম্য বিনিময় হার নির্ধারিত হয়েছে। চিত্রে ভারসাম্য বিনিময় হার চ ছ বা ক জ, অর্থাৎ ক জ পরিমাণ দেশীয় মুদ্রার বিনিময়ে ক ছ পরিমাণ বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। চ বিন্দুতে বৈদেশিক মুদ্রার চাহিদা ও যোগান পরস্পর সমান। এখন যদি দেশের অভ্যন্তরীণ বৈদেশিক বিদেশি মুদ্রার চাহিদা হ্রাস বৃদ্ধি ঘটে, তবে এ হারে পরিবর্তন সাধিত হবে ও নতুন ভারসাম্য বিন্দুতে বিনিময় হার নির্ধারিত হবে। প্যারা উপসংহারে বলা যায়, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নির্ধারণে চাহিদা ও যোগান তত্ত্ব বর্তমানে সবচেয়ে কার্যকর পদ্ধতি হিসেবে স্বীকৃত। সারা বিশ্বেই কার্যত বর্তমানে বিনিময় হার নির্ধারণে বিষয়টি বৈদেশিক মুদ্রা চাহিদা ও যোগান বা বাজার পরিস্থিতির উপর ছেড়ে দেওয়া হয়েছে। এজন্য দেশীয় মুদ্রাকে ভাসমান মুদ্রা ফ্লোটিং কারেন্সি ঘোষণা করা হচ্ছে। এ ধারার সাথে সঙ্গতি বিধানে বাংলাদেশ সরকার গত 31 মে 2003 তারিখে টাকাকে ভাসমান মুদ্রা ঘোষণা করেছে। ১১.৭ বিনিময় হারের ওঠানামার কারণ। কজেস অব ফ্লাকচুয়েশন ইন দ্য রেট অব এক্সচেঞ্জ। আমাদের মতো দেশে বৈদেশিক বিনিময় হার প্রায়শই ওঠানামা করে। বৈদেশিক বিনিময় হারে এরূপ ওঠানামা বা পরিবর্তনের জন্য যে সকল কারণ দায়ী তা নিম্নে আলোচনা করা হলো। ১. ব্যবসায়িক অবস্থার পরিবর্তন, চেঞ্জ ইন ট্রেড কন্ডিশন। আমদানি রপ্তানি পরিমাণের সাথে বিনিময় হারের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। আমদানি অপেক্ষা রপ্তানির পরিমাণ বেশি হলে দেশীয় মুদ্রার চাহিদা বিদেশে বৃদ্ধি পায় এবং বিনিময় হারও দেশের অনুকূলে আসে। আর আমদানির পরিমাণ রপ্তানির পরিমাণ অপেক্ষা বেশি হলে বিপরীত ফল ঘটে, অর্থাৎ দেশে বিদেশি মুদ্রার চাহিদা বাড়ে, ফলে বিনিময় হার প্রতিকূল হয়। ২. মূলধনের গতিবিধি, ক্যাপিটাল মুভমেন্টস। ঋণ, লোন ও খয়রাতি সাহায্যের এইডস মারফত একটা দেশ বা আন্তর্জাতিক প্রতিষ্ঠান অন্য দেশকে সাহায্য করে। এরূপ সাহায্যের মাধ্যমে মূলধন স্থানান্তরিত হয়। মূলধনের এ স্থানান্তরের ফলে বৈদেশিক মুদ্রা চাহিদা ও সরবরাহে পরিবর্তন হয়। যে দেশ ঋণ ও খয়রাতি সাহায্য পায়, বিনিময় হার সে দেশের অনুকূলে এবং সাহায্যকারী দেশের প্রতিকূলে যায়। ৩. শেয়ার বাজারের প্রভাব, স্টক এক্সচেঞ্জ ইনফ্লুয়েন্স। বর্তমানকালে প্রতিটা শেয়ার বাজারে বিদেশি গ্রাহকদের অংশগ্রহণ বাড়ছে। বিদেশিরা যদি দেশীয় শেয়ার বাজারে অধিক পরিমাণ শেয়ার ক্রয়ে এগিয়ে আসে, তবে দেশের মধ্যে বিদেশি মুদ্রার আগমন বাড়ে। আবার শেয়ার বাজার থেকে তারা পুঁজি প্রত্যাহার করলে বিরূপ প্রভাব পড়ে। সর্বাবস্থায় বিনিময় হারে তারতম্য ঘটে। ৪. ব্যাংক নীতি, ব্যাংকিং পলিসি। ব্যাংক হার বৃদ্ধি করলে দেশে সুদের হার বাড়ে, ফলে বিদেশ থেকে মূলধনের আগমন ঘটে। অন্যদিকে ব্যাংক হার কমে গেলে সুদের হার হ্রাস পায়, ফলে দেশের ভিতর থেকে বিদেশে মূলধন চলে যায়। এর পরিণতি স্বরূপ দেশীয় মুদ্রার চাহিদা কমে যায় এবং বিনিময় হার প্রতিকূলে পরিবর্তিত হয়। ৫. ঋণের দলিলের ব্যবহার, ইউজ অব ক্রেডিট ডকুমেন্ট। প্রত্যয়পত্র, ব্যাংক ড্রাফট, পর্যটক চেক ইত্যাদি দলিল ইস্যুর ফলেও বিনিময় হারের পরিবর্তন ঘটে। কারণ বিদেশে এরূপ দলিল ভাঙানোর ফলে বিদেশি মুদ্রার চাহিদা বৃদ্ধি পায়, ফলে বিনিময় হার বিদেশের অনুকূলে যায়। নিজের দেশে বিদেশ থেকে আসা এ ধরনের দলিল অধিক হারে ভাঙানো হলে বিপরীত অবস্থা ঘটে। ৬. মুদ্রার অবৈধ নির্গমন, ইলিগাল আউটগোয়িং অব মানি। দেশীয় মুদ্রা অন্যায়ভাবে বিদেশে পাচার হলে বিদেশে দেশীয় মুদ্রার যোগান বাড়ে, এতে দেশীয় মুদ্রার চাহিদা কমে, ফলে বিনিময় হার প্রতিকূল হয়। তাই বিনিময় হারের অবনতি ঘটে। অন্যদিকে এ ধরনের অন্যায় নির্গমনের সুযোগ না থাকলে বিপরীত অবস্থার সৃষ্টি হয়। ৭. আর্থ সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, সোশিও ইকোপলিটিক্যাল স্টেবিলিটি। দেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতার পরিবর্তন ঘটলে তা বিনিময় হারের উপর প্রভাব বিস্তার করে। দেশে রাজনৈতিক বা অর্থনৈতিক স্থিতিশীলতার অভাব দেখা দিলে বিদেশ থেকে পুঁজির ক্যাপিটাল আমদানি হ্রাস পায়, ফলে দেশীয় মুদ্রার প্রভাব হারায়। আর সরকারি নীতি, গভর্নমেন্ট পলিসি, কোনো দেশের সরকার প্রয়োজন মনে করলে অন্যান্য দেশের মুদ্রার সাথে নিজ দেশের মুদ্রার বিনিময় হার পরিবর্তন করতে পারে। সরকারি নীতি অনুযায়ী বিনিময় হার বাড়তেও পারে বা কমতেও পারে, উভয় ক্ষেত্রে বিনিময় হারে পরিবর্তন ঘটে। 9. বৈদেশিক মুদ্রার ফটকা ব্যবসায়, স্পেকুলেশন ইন ফরেন এক্সচেঞ্জ। দেশের অভ্যন্তরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বৈদেশিক মুদ্রার অবাঞ্ছিত ফটকা ব্যবসায়ে নিয়োজিত হলে তাদের এরূপ কার্যকলাপ বৈদেশিক বিনিময় হারের উপরও প্রভাব বিস্তার করে। 10. মূল্যস্তরের তারতম্য, ভেরিয়েশন ইন প্রাইস লেভেল। দুটি দেশের অভ্যন্তরীণ মূল্যস্তরে পার্থক্য বিরাজ করলে কিংবা হ্রাস বৃদ্ধি ঘটলে উভয় দেশেরই বিনিময় হার প্রভাবিত হয়। মূল্যস্তরে পরিবর্তনের সাথে সাথে বিনিময় হারেরও পরিবর্তন ঘটে। 272 পেজ। 11. শিল্প উন্নয়নের পরিবেশ, এনভায়রনমেন্ট ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কোন দেশে শিল্প কারখানায় বৈদেশিক বিনিয়োগের সম্ভাবনা উজ্জ্বল থাকলে বিদেশি পুঁজিপতিরা সেখানে শিল্প প্রতিষ্ঠানের জন্য এগিয়ে আসে, ফলে প্রচুর বৈদেশিক মুদ্রার সমাগম হয়। ফলশ্রুতি স্বরূপ বিনিময় হার দেশের অনুকূলে যায়। 12. প্রাকৃতিক অবস্থা, ন্যাচারাল ফ্যাক্টরস। অর্থনৈতিক কারণ ছাড়াও অনেক দৈবসৃষ্ট কারণ রয়েছে যার দরুন বিনিময় হার ওঠানামা করে। উদাহরণস্বরূপ বলা যায়, ঝড় জলোচ্ছ্বাস বা বন্যা মহামারীর কারণে দেশে অর্থনৈতিক সংকট দেখা দিলে বিনিময় হার দেশের প্রতিকূলে চলে যায়। 13. আন্তর্জাতিক ঘটনা প্রবাহ, ইন্টারন্যাশনাল ইভেন্টস। কোনো দেশ আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়লে বা অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটলে দেশে সেক্ষেত্রে বৈদেশিক বিনিময় হারের ওপর প্রতিকূল প্রভাব পড়ে। আন্তর্জাতিক রাজনীতিতে ঘোলাটে আবহাওয়ার সৃষ্টি হলেও এই একই রূপ পরিস্থিতির সৃষ্টি হয়। 14. অন্যান্য কারণ, আদার ফ্যাক্টরস। উপরে উল্লিখিত কারণগুলো ছাড়াও অর্থনৈতিক মন্দা, অর্থনৈতিক সম্ভাবনা ইত্যাদি নানান আর্থিক ও অনার্থিক পরিস্থিতির সৃষ্টি হলে তা হতে পারে, যাকে বিনিময় হারের ওঠানামার জন্য দায়ী করা যায়। 13. উপরোক্ত কারণ সমূহ বিশ্লেষণ করলে বলা যায়, বর্তমানে বাংলাদেশে বিনিময় হার প্রতিকূল হওয়ার কারণ সমূহের মধ্যে কম রপ্তানি আয়, আমদানি বৃদ্ধি, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতা ইত্যাদি অন্যতম কারণ। 11তম অধ্যায় সমাপ্ত, 272 পেজ পর্যন্ত সমাপ্ত, এবং প্রথম খণ্ড ব্যাংকিং অংশ সমাপ্ত।